আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাআতু মিন আল্লাহি ওয়া রাসূলিহি ইলা আল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন। ফাসীহু ফিল আরযি আরবাআতা আশহুর ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহ মুখজিল কাফিরিন। সূরা তাওবার আজকে তাফসীর করব আপনাদের সামনে। এই সূরা তাওবা, এতে রয়েছে 129টি আয়াত এবং এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল, তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবা, এই জন্য যে এই সূরাতে তাবুক যুদ্ধে তিনজন সাহাবি যারা সত্যিকার অর্থে সাহাবি ছিলেন, তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিকদের মতো, কিন্তু তারা এই যাবো যাচ্ছি করে তারা শরীক হতে পারেননি। আল্লাহ পাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মার্জনা করেছেন, সেই জন্য এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবা। আর এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরায়ে বারাআত, কারণ আল্লাহ পাক এতে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে ওই সব মুশরিকদের সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বারাআতু মিন আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। ইলাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন, ওই সব মুশরিকদের পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছো, অর্থাৎ যেসব মুশরিকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো। আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় নির্ধারিত করো, সেই সময় পর্যন্ত তাদের চুক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাসিহু ফিল আরযি আরবাআতা আশহুর, সুতরাং তাদেরকে জানিয়ে দাও যে হে কাফের মুশরিকরা, তোমরা এই ভূমিতে অর্থাৎ এই মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমার আশেপাশে হারামে 4 মাস পর্যন্ত চলাফেরা করতে থাকো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না। ও আন্নাল্লাহ মুখজিল কাফেরিন, আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল কাফেরদেরকে লাঞ্ছিত অপদস্ত করেন। এই সূরাই বা এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন তার পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে ওই সব লোকদের সাথে, যেসব লোকদের সাথে চুক্তি ছিল 4 মাসের কম, এই শ্রেণীর লোকেরা, অথবা 4 মাস পর্যন্ত তাদের সাথে চুক্তি ছিল বা তার বেশি ছিল কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে, তার বেশি সময়ের জন্য তাদের সাথে চুক্তি ছিল কিন্তু তারা নিজেরাই চুক্তি ভঙ্গ করেছে, এই শ্রেণীর মুশরিকদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের সাথে শুধু 4 মাসের সময় থাকলো, এই 4 মাস তোমরা ঘোরাফেরা করে নাও মক্কাতুল মুকাররমা এবং তার আশেপাশে, তারপরে তোমরা এখানে আসবে না। আল্লাহ বলছেন, ও আজানু মিন আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। ইল্লান নাস, মানব সকলের উদ্দেশ্যে, ইয়াউমাল হাজ্জিল আকবার, মহান হজের দিবসে। মহান হজ অর্থাৎ এই মহান হজ, যেই হজ আমাদের বাইতুল্লাহর হজ, এবং যেহেতু আরবরা উমরাকে আল হাজ্জুল আসগার বলতো, সেই জন্য একে আল হাজ্জুল আকবার বলা হয়েছে, হজকে বড় হজ বলা হয়েছে। আর এই মহান হজের দিন অর্থাৎ যেই দিনে হজের অধিকাংশ কাজকর্মগুলি সম্পাদন করা হয়, আর সেটি হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, 10ই জিলহজ। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তার রাসূল সাসানের পক্ষ থেকে সমস্ত মানব জাতির জন্য ঘোষণা হচ্ছে এই কুরবানির দিনেই, যে আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুশরিকদের থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সম্পর্ক ছেদ করেছেন। ফাইন তুবতুম ফাহুয়া খাইরুল লাকুম, সুতরাং তোমরা যদি তওবা করে ফিরে চলে আসো ইমান নিয়ে আসো, বিশ্বাস করো, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও, ফাআলামু, তো জেনে রাখো, আন্নাকুম গাইরু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না। অবশ্যরিল্লাযিনা কাফারু বিআযাবিন আলীম, এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, হে নবী, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির। আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন, ইল্লাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন, তবে যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, সুম্মালাম ইয়ানকুসুকুম শাইয়া, অতঃপর তারা এই চুক্তি পূরণে কোনো রকমের ত্রুটি করেনি, তারা বিন্দুমাত্র তারা এই ক্ষেত্রে অবহেলা করেনি, অর্থাৎ চুক্তি ভঙ্গ তারা করেনি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো জাতিকে সাহায্য করেনি তোমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। ফাআতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তাদের সাথে যে নির্ধারিত সময়সীমা রয়েছে চুক্তির ক্ষেত্রে, তাদের এই চুক্তি পুরা করো তাদের নির্ধারিত সময় পর্যন্ত। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভীরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন। তাহলে এখানে এক শ্রেণীর মুশরিকদের কথা আল্লাহ বলেছেন, যারা হয়তো তাদের সাথে চুক্তি ছিল চার মাসেরও বেশি দীর্ঘদিনের চুক্তি ছিল, আর সেই চুক্তির ওপর তারা অটল ছিল, এই ক্ষেত্রে কোনো রকমের বিশ্বাসঘাতকতা দেখায়নি, আর বিজাতিকে তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেনি, তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে এদের সাথে তোমরা চুক্তিতে অটল থাকো, এবং যতদিন পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে তোমরা পুরা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি এমন কোনো অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে, চুক্তিতে যার সাথে তোমরা আবদ্ধ রয়েছে যে আমরা শান্তিতে বসবাস করব, তাকে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। ওয়াইন নারিহাহা লাতুজাদু মিন মাসিরাতি আরবাঈনা সানা, অথচ জান্নাতের সুবাস জান্নাত থেকে চল্লিশ বছর দূরত্বেও পাওয়া যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন ওই সব লোকদের ক্ষেত্রে যারা অমুসলিমদের সাথে চুক্তি রয়েছে শান্তিতে বসবাস করার, তারপরে চুক্তি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গ করা বড়ই কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বারাতের বা সূরা তওবার যে আয়াতগুলি নাজিল করেছেন, এই আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে হজের আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো, আর এই সূরায়ে তওবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো, যেখানে মুশরিকরাও হজে এসেছিল এবং মুমিন মুসলিমরাও অনেকে এসেছিলেন। মেনাই, আরাফায়, মুজদালিফায় বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছেন, ফায়জান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে, সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে, এই সম্মানিত মাস কোনগুলি মাস? এক রকম তাফসিরকারগণ বলেছেন যে যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাসগুলি আখ্যায়িত করেছেন, আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করতো না, আর সেই মাসগুলি পরস্পর হচ্ছে তিনটি, জিলকাদ, জিলহজ এবং মহরম আর রাজাব। যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করবে, হাইসু ওয়াজাদতুম, যেখানে পাও না কেন, ওয়া খুযুহুম, এবং তাদেরকে তোমরা বন্দী করবে, ওয়াহসুরুহুম, তাদেরকে ধরবে, পকড়াও করবে এবং তাদেরকে বন্দী করবে, ওয়া ক্বুদুলাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা উঁত পেতে বসবে, ফাইন তাবু, সুতরাং তারা যদি তওবা করে নেই ফিরে আসে তারা, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে, ইন্নাল্লাহ গফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক মার্জনাকারী দয়াবান। আর কোনো কোনো তাফসিরকারগণ বলেছেন যে এই আশর হরম মানে যেই চার মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছিলেন, যে ফাসিহু ফিল আরদ আরবাত আশর, সূরা তওবার আয়াত নম্বর দুইয়ে, যে তোমরা চার মাস পর্যন্ত ঘোরাফেরা করো, মক্কায়, মক্কার হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো নিরাপদভাবে। এই চার মাস যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছিলেন এই চার মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে, তাই এই চার মাসকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এখানে মুশরিকদের আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে, যে তোমার কাছে আশ্রয় চাই, যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে আল্লাহ পাক আশ্রয় দিতে বলছেন, বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন। এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ। আল্লাহ বলছেন, ওয়াইন আহাদু মিনাল মুশরিকি নাস্তা যারা, কোনো মুশরিক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, ফাজের হু, তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়, সুম্মা আবলিগহু মা মানাহ, তারপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। তাহলে বিআন্নাহুম কওমুল্লা ইয়ালামুন, কারণ এই জাতি জানে না, অনেক কিছুই জানে না, জানার তাদেরকে সুযোগ দাও। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা তাওবার আয়াত নম্বর 7 এ, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লা আল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাসতাকিমু লাহুম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে মুশরিকদের কি করে আল্লাহ পাকের নিকট কোনো প্রতিশ্রুতি থাকতে পারে, কোনো চুক্তি থাকতে পারে, ওয়া ইনদা রাসূলি, এবং তার রাসূলের নিকট কি করে চুক্তি থাকতে পারে, কারণ তারা নিজেরাই বিশ্বাসঘাতকতা করে এবং চুক্তি ভঙ্গ করে। ইল্লা আল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, তবে ওই সব লোক যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো মসজিদে হারামের নিকটে, ফামাসতাকামু লাকুম, যতদিন পর্যন্ত তারা এই চুক্তির ওপর তোমাদের ক্ষেত্রে অটল থাকবে, ফাসতাকিমু লাকুম, তোমরাও অটল থাকো তাদের জন্য, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। কাইফা, আল্লাহ পাক বলছেন কিভাবে চুক্তি থাকতে পারে তাদের সাথে, ওয়াইন ইয়াজহারু আলাইকুম, তাদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন, লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা জিম্বা, তোমাদের উপর তারা যদি বিজয়ী হতে পারে তাহলে তোমাদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখবে আর না কোনো অঙ্গীকার বা চুক্তির খেয়াল রাখবে, বরং তারা চুক্তি ভঙ্গ করে ফেলবে, আত্মীয়তাকে ছিন্ন করে ফেলবে। ইয়ুরদুনাকুম বিআফওয়াহিম, তারা তাদের কথা দ্বারা তো তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়, ওয়াতাবা কুলুবুহুম, কিন্তু তাদের মন চাই না, ওয়াকসারুম ফাসিকুন, আর তাদের অধিকাংশ হচ্ছে পাপিষ্ট। আল্লাহ পাক বলছেন ইশতারা বি আয়াতিল্লাহি সামানান কালিলা, তারা আল্লাহ পাকের আয়াতসমূহের বিনিময়ে অল্প তুচ্ছ পার্থিব স্বার্থ ক্রয় করে নিয়েছে, ফাসাদ্দু আন সাবিলি, সুতরাং তারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে, ইন্নাহুম সা মা কানু ইয়ামুরু, যা কিছু তারা করে তা বড়ই নোংরা, লা ইয়ারকুবু না ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা ওয়া উলাইকা হুমুল মুতাদুন। আল্লাহ পাক বলছেন যে তারা মুমিনদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখে, ওয়ালা জিম্মা, না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে, ওয়া উলাইকা হুমুল মুতাদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দীন ওয়া নুফাসসিলু আয়াতি লিকওমি ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন তবে তারা যদি তওবা করে নেয়, আল্লাহ পাক বারবার করে তওবার দিকে আহ্বান করেছেন মানব জাতিকে, আল্লাহর দিকে ফিরে আসে, সংশোধন করে নেয়, ওয়া আকামুস সালাতা, এবং এই তওবা যে করেছে, কালেমা যে সত্যিকার অন্তর থেকে পড়েছে, আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী হয়েছে, এর প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালা, সালাত কায়েম করবে। সুতরাং কোনো মুসলিম যদি ইমান ইসলামের দাবি করে আর সালাত কায়েম না করে, তাহলে এই ইমানই ইসলামিক ভ্রাতৃত্ব নেই এবং এই ইমানের কোনো মূল্য নেই। আল্লাহ পাক বলছেন তারা যদি সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাই ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অনুফাসসিরুল আয়াত, আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফাকাতিলু আইমাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। আল্লাহ পাক বলছেন তারা যদি তাদের চুক্তি ভঙ্গ করে চুক্তি করার পরে, ওয়া তা'ানু ফি দীনিকুম, এবং তোমাদের দিনের প্রতি দোষারোপ করে, দিনের বিরুদ্ধে কটুক্তি করে, দিন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে, যদি কোরআনে কারিমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের উপর আক্রমণ, আল্লাহর দিনের উপর আক্রমণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জতের উপর আক্রমণ, আল্লাহ পাক বলছেন যে ফাকাতিলু আইম্মাতাল কুফ, তাহলে কুফরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো, ইন্নাহুম লা আইমান আল্লাহুম, কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই, এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই, এরা শপথ করে বলে কিন্তু এদের শপথের, এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই, লা আল্লাহুম ইয়ানতাহুন, যাতে করে তারা বিরত থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আলা তুকাতিলুন কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বি ইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু আইমানাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াহাম্মু বি ইখরাজির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা। ওহুম বাদাউকুম আউওয়ালা মাররা, এবং তারাই প্রথমবারে এই যুদ্ধ শুরু করেছে। আল্লাহ পাক এই অপরাধের কথা তাদের তুলে ধরেছেন। তাহলে যারা অপরাধ প্রথম শুরু করবে তারা হচ্ছে বড় অপরাধী। আতাখশাউনাহুম, তাদেরকে কি ভয় করবে? আল্লাহু আহাক্কু আন তাখশাউ, আল্লাহকে বেশি ভয় করা উচিত। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলছেন কাতিলুহুম, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। ইউআযিবুহুম আল্লাহ বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই। ওয়ায়ুখযিহিম, এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান দ্বিতীয় উদ্দেশ্য। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের ওপর সাহায্য প্রাপ্ত করতে চান, বিজয় দান করতে চান। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে চান, কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে, তাদের উপর অনেক জুলম অত্যাচার হয়েছে। সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে। আল্লাহ পাক পাঁচ নম্বরে বলছেন ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং এই মুমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে, যে কষ্টের জ্বালা রয়েছে, কি নির্যাতন করেছে, কি জুলম অত্যাচার করেছে, এই জ্বালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিতে চান। ওয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং ছয় নম্বরের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তওবা কবুল করবেন, এর মাধ্যমে অনেকের সংশোধন হবে, অনেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি ধারণা করেছো হে মুসলিম, আন্তুতরাকু, তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমাদেরকে কোরবানি দিতে হবে না, ত্যাগ স্বীকার করতে হবে না? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ এখন পর্যন্ত আল্লাহ পাক প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর কে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূল শাসনকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করে না? কে সত্যিকার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং মুমিনদেরকে ভালোবাসে, এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহর ইরশাদ করেছেন মা কানাল মুশরিকিন আইয়ামুর মাসাজিদ আল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ফিন নারিহুম খালিদুন। মুশরিকরা মক্কার যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাশোনা করতো, কাবার তারা মুতাল্লি ছিল, আল্লাহ পাক বলছেন মুশরিকদের জন্য মোটেই সমীচীন নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে, মসজিদের সেবা করবে। এই মুশরিক পত্তলিকরা এটা হতে পারে না। এইরকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শির কুফুরি ঢুকে গেছে তাদের এই অধিকার নেই যে তারা আল্লাহ পাকের ঘরের খেদমত করবে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা নিজেদের ওপর কুফুরির সাক্ষ্য প্রদান করছে, তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফুরিতে লিপ্ত রয়েছে। উলাইকা হাবিতা তামালুহম, এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে। অফিন নারিহম খালিদুন, এরা চিরকাল জাহান্নামে বসবাস করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ আল আয়া। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলি তো আবাদ করবে, আল্লাহর মসজিদগুলির সেবা করবে ওই সব ব্যক্তিরা, আবাদ করা ইবাদত বন্দেগীর মাধ্যমে, আবাদ করা সেবা যত্নের মাধ্যমে, ওইসব লোকেরা করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ পাক বলেছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের নেক আমলের মতো যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জেহাদ করেছে? লা ইস্তাউনা ইনদাল্লাহ, এই দুই দল কখনো সমান হতে পারে না। মক্কার মুশরিকরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি, মসজিদে হারামের আমরা এই কাবা ঘরের আমরা মুতাওয়াল্লি, কাবা ঘরের আমরা খাদেম খেদমত করছি, এইগুলি দিয়ে তারা অহংকার করতো। আল্লাহ পাক বললেন যে দেখো তোমরা ওইসব লোকদের সমান হতে পারবে না যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ পাক বলছেন জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো রাস্তা দেখান না। আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। ওই সব লোকেরা যারা ইমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজের ধন সম্পদ দিয়ে, নিজের প্রাণ দিয়ে, আজাম দারাজাতান ইনদাল্লাহ, এদের আল্লাহর নিকট বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন ইউবাশশিরুহুম রব্বুহুম বিরাহমাতি মিনহু ওয়ারিদওয়ান, আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির, ওয়া জান্নাতিন এবং জান্নাত সমূহের, লাহুম ফিহা নাঈমুম মুকিম, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত, খালেদিন ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে, ইন্নাল্লাহ ইন্দাহু আজরুন আজিম, নিশ্চয় আল্লাহ পাকের নিকট মহা পুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সতর্ককে বলছেন, দেখো মুমিনরা, তোমরা তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু মনে করিও না, বন্ধু বলে গ্রহণ করিও না, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানকে বাদ দিয়ে ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে। সুতরাং কুফরি শিরক যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। অমাইয়াতা আল্লাহ মিনকুম, যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাউলাইকুম যালিমুন, তারাই হচ্ছে জালেম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, তুমি বলে দাও তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা, এইরকমই তোমাদের ছেলে মেয়েরা, ছেলের ছেলেরা, ওয়াই খানুকু, তোমাদের ভাই বোনেরা, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা মহিলাদের সম্বোধন করলে, ও আশীরাতুকুম, এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যেসব ধন সম্পদ তোমরা অর্জিত করে রেখেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা, আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো, এসব পার্থিব বস্তু যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর চাইতে, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু, প্রতীক্ষা করো, আল্লাহ পাকের শাস্তির প্রতীক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আদেশ আসা পর্যন্ত তার আজাবের। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নম্বর 25 ইরশাদ করেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ ফী মাওয়াতিনা কাসীরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত, শুনে রাখো, আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন, ফী মাওয়াতিনা কাসীরা, বহু ক্ষেত্রে বিভিন্ন স্থানে আল্লাহ পাক সাহায্য করেছেন, সাহায্য করেছেন বদরে, সাহায্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওহদে, সাহায্য করেছেন তোমাদের খন্দকে, সাহায্য করেছেন খাইবার বিজয়ে, বহু জায়গায় আল্লাহ পাক সাহায্য করেছেন, মক্কা বিজয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন, ওয়া ইয়াউমা হুনাইন, এবং বিশেষ করে হুনাইনের দিন আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চাকচিক্য করে তুলেছিল তোমাদের জন্য, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে তুলেছিল, যখন তোমরা তোমাদের সংখ্যা বেশি বলে তোমরা মনে করেছিলে যে আজকে তো আমরা হারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে জানতে পারলেন যে পায়েফ এবং মক্কার মাঝখানে দুটি গোত্র, সাকিফ এবং হাওয়াজেন, এই গোত্রগুলি বসবাস করে, এরা বিদ্রোহ ঘোষণা করছে, এরা প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন সাহাবাই কেরামদের সংখ্যা ছিল 12,000। এই 12,000 সাহাবাই কেরাম তারা এই সংখ্যা দেখে ভাবলেন যে আজকে আমাদেরকে কেউ হারাতে পারবে না, কারণ আমাদের সংখ্যা অনেক বেশি আছে। আল্লাহ পাক এতে অসন্তুষ্ট হলেন যে তোমরা সংখ্যার উপর আজকে ভরসা করলে, তোমাদের সংখ্যা কোথায় ছিল বদরে, ওহুদে, যখন আল্লাহ পাক সম্মানিত করেছিলেন তোমাদেরকে। আল্লাহ পাক তাই বলছেন, ফালাম তুগনি আনকুম শাইআ, এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি, ওয়াদাকাত আলাইকুমুল আরযু বিমা রাহাবাত, এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে গেছিল, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করেছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পৌঁছছিলেন এই হুনাইনে, তখন যুদ্ধ শুরু হলো, চারিদিক থেকে বিভিন্ন ঘাঁটি থেকে কাফের মুশরিকেরা এমন তীর ছোঁড়া শুরু করলো, এবং এই গোত্রগুলি তীর চালাতে অত্যন্ত বেশি পারদর্শী ছিল। এই তীরের হামলায় সাহাবায়ে কেরামগণ বিচলিত হয়ে পড়লেন, আর এমন বিচলিত হলেন যে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পলায়ন করলেন। মাত্র 200 জন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে অটল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সামনের দিকে বাড়ছিলেন, কখনো পিছপা হননি, এবং বলছিলেন আনান নবী উল্লা কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যে মিথ্যুক নয়, আমি সত্য নবী আল্লাহর পক্ষ থেকে, এবং আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের ছেলে, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। তো আল্লাহ পাক রব্বুল বলছেন সুম্মা আনজাল আল্লাহু সাকিনাতাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে বাড়ছিলেন আর সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আবার যখন তাদেরকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সকলে ধীরে ধীরে ফিরে আসলো এবং আল্লাহ পাক রব্বুল আবার বিজয় দান করলেন। তাই আল্লাহ পাক বলছেন এই বিজয় সম্পর্কে সুম্মা আনজাল আল্লাহু সাকিনাতাহ, অতঃপর আল্লাহ পাক তার প্রশান্তি নাজিল করলেন তার রসুলের প্রতি, ওয়ালাল মুমিন মুমিনদের প্রতি, ওয়ানজালা জুনুদাল লাম তারাহা, এমন সেনাবাহিনী আল্লাহ নামিয়ে দিলেন যাদেরকে তোমরা দেখনি, ওয়াজাবাল্লাযিনা কাফারু, এবং কাফেরদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন, ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এটি হচ্ছে কাফেরদের প্রতিফল। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, তারপরে আল্লাহ পাক তওবা কবুল করলেন যার চাইলেন, আল্লাহু গাফুর রহিম। তারপরে অনেকে ইসলাম গ্রহণ করেছিল, সেদিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, আল্লাহ পাক বলছেন হে মুমিন সকল জেনে রাখো যে মুশরিক যারা, পুত্তলিক যারা, বহুত্ববাদী যারা, যারা কাফির, তারা হচ্ছে নাপাক। এরা নাপাক কেমন নাপাক, তাফসীরকারগণ একদল বলেছেন যে এরা এদের অন্তর নাপাক, কারণ এদের অন্তরে কুফরি শিরক লুকায়িত আছে, পাপের কামনা বাসনা লুকায়িত আছে, সেই জন্য নাপাক। আর অন্যান্য তাফসীরকারগণ কেউ কেউ বলেছেন, ওলামারা বলেছেন যে মুশরিকরা নাপাক অর্থাৎ মুশরিকদের অন্তর নাপাক, তাদের দেহ নাপাক, কারণ তারা পাক পবিত্রতার খেয়াল রাখে না। আল্লাহ পাক বলছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সুতরাং এরা মসজিদ হারামের নিকটবর্তী যেন না হয়, বা দা আমিম হাজা, এই বছরের পরে, এই বছরের পরে যেন আর এখানে না আসে। নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, আর তারপরে দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আসবেন, এই ঘোষণাও করে দেওয়া হয়েছে। আর আগামী বছরে যাতে করে কোনো মুশরিক এই বাইতুল্লাহ প্রবেশ না করে, মসজিদে হারাম অর্থাৎ হারামের এলাকাতে প্রবেশ না করে, শুধু মসজিদে হারাম নয় বরং যে হারামের নির্ধারিত এলাকা রয়েছে সেই এলাকায় যেন প্রবেশ না করে। এর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করতে বললেন যে ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, মুশরিকরা যে বাইতুল্লাহর উলঙ্গ হয়ে তওয়াফ করত নারী পুরুষ মিলে, এইরকম উলঙ্গ ব্যক্তি যেন মসজিদে হারামে এলাকাতে না আসে। ওয়াইন খিফতুম আইলাহ, আর তোমরা যদি অভাবকে আশঙ্কা করো যে আমরা দরিদ্র অভাবই হয়ে যাব, এইভাবে যদি মুশরিকদেরকে নিষেধ করে দেওয়া হয়, আর মুশরিকেরা লক্ষ লক্ষ সংখ্যায় আসতো, আর আসার পরে এখানে তারা মেলা লাগাতো, এখানে আমাদের ব্যবসা বাণিজ্য চলতো, এখানে আমাদের বড়ই আর্থিক সচ্ছলতা আসতো, কিন্তু এইভাবে যদি নিষেধ করে দেওয়া হয় তাহলে তো আমরা অভাবই হয়ে যাব। আল্লাহ পাক এই ক্ষেত্রে নিশ্চয়তা দান করছেন, তোমরা যদি অভাবকে ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, তার অনুগ্রহে আল্লাহ পাক তোমাদেরকে শীঘ্রই সচ্ছল অভাবমুক্ত করে দেবেন, ইনশা যদি আল্লাহ পাক চান। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক সবকিছু জানেন এবং প্রজ্ঞাময়। কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হাররাম আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ এবং রাসূল যা কিছু হারাম করেছেন তা তার হারামও মনে করে না, আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, তারা তা ভক্ষণ করে। ওয়ালা ইয়াদিনুনা দীন আল হক, এবং সত্য দিন তারা গ্রহণ করে না, মিনাল্লাযিন উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে এর পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি নাসারা, বিশেষ করে আল্লাহ পাক তাদের কথা এখানে উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই মজুসদের সম্পর্কে রয়েছে, তার আলোকে অন্যান্য মুশরিক যারা রয়েছে তাদের কাছ থেকেও, হাত্তা ইউতুল জিজিয়াতা, যতক্ষণ পর্যন্ত জিজিয়া কর তারা না দেবে, আইয়াদিন তারা বসত্ব স্বীকার করি, অহম সাগেরুন, আর তারা লাঞ্ছিত হবে, তারা স্বেচ্ছায় জিজিয়া কর দেবে, এবং তারা লাঞ্ছিত হয়ে, তারা অনুগত হয়ে দেশের আনুগত্য করবে, দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে। আল্লাহ ফাক রব্বুল আলমিনের এই বিধান হচ্ছে ইসলামিক দেশের ক্ষেত্রে যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকালাতি ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা ক্বাউলুহুম বিআফওয়াহিহিম আল আয়া। আল্লাহ পাক বলছেন ইহুদিরা বলতে যে ওজাইর আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র তারা সাব্যস্ত করেছিল, এই কুফরি করেছিল। ওয়াকালাতিন নাসারা, নাসারা খ্রিস্টানরা বলতো যে মসি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। জালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলছে এটা তাদের মুখের কথা মাত্র, কোনো দলিল প্রমাণ এর নেই, ভিত্তিহীন কথা। ইউযাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এর পূর্বে যেসব জাতি কুফরি করেছে তাদের কথার সাদৃশ্যতা তারা পোষণ করেছে, তাদের মতোই হচ্ছে এই কথা। কাতালাহুমুল্লাহ, সুতরাং আল্লাহ তাদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, এরা কোথায় ঘুরে বেড়াচ্ছে, ছিটকে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এরা অর্থাৎ ইহুদি নাসারাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এই ইহুদি নাসারারা তাদের আহবার হাবরুনের জামা, অর্থাৎ তাদের জ্ঞানীগুণীদেরকে, তাদের পণ্ডিতদেরকে, ওয়া রুহবানাহুম এবং তাদের দরবেশদেরকে, যারা এবাদত বন্দী করে সংসার ত্যাগী হয়ে যায়, তারা হচ্ছে রোহবান রাহেবের বহুবচন। তাদের এই পণ্ডিতদেরকে এবং তাদের দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব হিসাবে গ্রহণ করেছে, বিধানদাতা হিসাবে গ্রহণ করেছে। এই রকমই যেসব লোকেরা মানবরচিত বিধান গ্রহণ করবে আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবং তার প্রতি বিশ্বাস করবে আর সেটাকে সমস্যার সমাধান মনে করবে জীবনের কোনো ক্ষেত্রে, তারা যেন এই সব মতবাদ যারা পেশ করেছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করলো। ওয়াল মাসীহ ইবনা মারইয়াম, এবং মারইয়াম পুত্র ঈসা আলাইহিসসালাম, ঈসা মসীহকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে অথবা আল্লাহর শরীক তিনের তৃতীয় সাব্যস্ত করেছে, সালিসু সালাসা, যেমন আল্লাহ পাক বলেছেন। তারা কুফরি করেছে যারা তিনের তৃতীয় আল্লাহ পাককে বলেছে এবং ঈসার পূজা করেছে। ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল যে একমাত্র এক উপাস্যের ইবাদত বন্দী করবে, যিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। সুবহানাহ, তিনি পাক ও পবিত্র। আম্মা ইউশরিকুন, ওইসব থেকে যা তারা শিরক করে থাকে। ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহর আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহর দিন কি, আল্লাহর কোরআন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল কোরআনের আলো জ্বেলেছেন একে নিভিয়ে দিতে চায়। ওয়া আবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাকে অস্বীকার করছেন, এটা হতে দিতে কখনো চান না। ইল্লা ইয়ুতিম্মা নূরাহ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোকে পূর্ণতা দান করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা তা অপছন্দ করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সঠিক দিক নির্দেশনা নিয়ে, হিদায়ত নিয়ে, ওয়া দীনিল হক, আর সত্য দিন, সত্য জীবন বিধান নিয়ে, যা সমস্ত যুগের জন্য সমস্ত সমস্যার সমাধান। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে এই দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত মানবরচিত বিধানের ওপর জয়ী করে দিতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 34 এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে মুমিন সকল, জেনে রাখো যে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, বহু ইহুদীদের পণ্ডিতরা, ধর্মযাজকরা, ওয়ার রহবান এবং সংসার ত্যাগীরা, বরং তাদের দরবেশরা, যারা নিজেকে মনে করে যে তাদের তারা সাধু লোক, লায়া কলুন আমু আলান নাস বিল বাতিল, মানব জাতির ধন সম্পদকে ভক্ষণ করে অন্যায়ভাবে, বিভিন্ন পন্থায় তারা তাদের ধন সম্পদগুলিকে আত্মসাত করে, বিভিন্ন নজর নিয়াজের মাধ্যমে, বিভিন্ন মান্যতের নামে, আল্লাহর নামে দান করতে বলে আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্যাদি, এভাবে নানা রকমভাবে তারা বেঈমানি আত্মসাত করে। আর এই রকম চরিত্র হয়ে গেছে এক শ্রেণীর বিদাতপন্থীদের, যারা অবৈধভাবে শিরক বিদাত করিয়ে মুসলিম উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর বিদাতি আলেমরা তারা এভাবে মানব জাতির ধন সম্পদকে ভক্ষণ করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতি চলে গেছে, অর্থাৎ ইহুদ এবং নাসারা, তাদের তোমরা পদে পদে অনুসরণ করবে। তারা যদি সান্ডার গর্তে ঢুকে থাকে, তোমরাও সান্ডার গর্তে ঢুকে পড়বে। লা দাখালতুমুহ, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর সত্য রাস্তা থেকে, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বের রাস্তা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার সুন্নত থেকে দূরে রাখে। والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم। আল্লাহ পাক তারপরে বলছেন, ওই সব লোকদের কথা যারা যাকাত প্রদান করে না, যারা সঞ্চিত করে রাখে, গুচ্ছিত করে রাখে স্বর্ণ অথবা রৌপ্য, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন অর্থাৎ ফরজ যাকাত প্রদান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও হে নবী। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিনকে স্মরণ করো যেই দিন বিচার দিবসে এসব ধন সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এসব ধন সম্পদকে লাল গরম করে তা দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপালে, তাদের পার্শ্ব দেশে এবং তাদের পৃষ্ঠ দেশে। হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, এবং তাদেরকে ধমক দিয়ে ফেরেশতাগণ বলবেন যে এই তো সেই সব ধন সম্পদ যেগুলি তোমরা তোমাদের জন্য স্তূপকৃত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেসব তোমরা সঞ্চিত করে জমা করে রেখেছিলে তার আসাদন গ্রহণ করতে থাকো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাসগুলির সংখ্যা হচ্ছে ইসনা আশারা শাহরান, বারোটি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সেই দিন থেকে যেই দিন আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আর বাতুন হরম, এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস, আর যে মাসগুলি শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় গিয়ে জিলহজে, আর যে মাসগুলি সম্পর্ক রয়েছে চাঁদের সাথে, আর সেই মাসগুলি সাধারণ ব্যক্তি, অসাধারণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি সকলে মনে রাখতে পারে। পক্ষান্তরে অন্যান্য যে মাসগুলি রয়েছে মানুষের তৈরি করা, সেগুলি মনে রাখা বড়ই মুশকিল মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনহা আর বাতুন হরম, এই বারো মাসের মধ্যে চারটি সম্মানিত মাস রয়েছে, যে মাসগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে সালাসাতুন মুতাওয়ালিয়া, তিনটি পরস্পর রয়েছে, জিলকাদা, জিলহজ, মুহররম, এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস। আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন, এই হচ্ছে আল্লাহ পাকের দিনুল কাইয়্যিম মানে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা একে অপরের উপর জুলম অত্যাচার করিও না। কাতিলুল মুশরিকিনা কাফা, আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা সর্বাত্মক সশস্ত্র যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে রয়েছেন। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযিনা কাফার ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ আল আয়া। আল্লাহ পাক বলছেন, কাফেরদের আরেকটি কুচরিত্রের কথা এবং কুসংস্কারের কথা, তারা করতো কি, যুদ্ধ করতে করতে যখন হারাম মাসগুলি চলে আসতো আর দেখছে যুদ্ধ তো আর ছাড়া যাবে না, তখন হারাম মাসকে হালালে পরিণত করতো, যে হারাম মাসকে হালাল ধরে নিলাম আর এর বিনিময়ে আর একটি মাস হালাল মাসগুলিকে হারাম হিসেবে পালন করে নেব, যাকে কোরআনের ভাষা নাসি বলা হয়েছে, অর্থাৎ মাসকে পিছিয়ে দেওয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মাসকে পিছিয়ে দেওয়া এটি কুফুরির ওপর অতিরিক্ত অপরাধ। ইয়াদাল্লু বিহিল লাযিনা কাফারু, কাফেরদেরকে এর দ্বারা পথভ্রষ্ট করা হয়েছে। ইয়াহিল্লুনাহু আমান, ওই মাসটিকে এক বছরে তো হালাল মনে করত, ওয়া ইউহাররিমুনাহু আমান, এবং আর এক বছরে সেই মাসটিকে হারাম মনে করত। লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ, যাতে করে আল্লাহ পাক যে মাসগুলিকে হারাম করেছেন তার সংখ্যা তারা পূরণ করতে পারে, সংখ্যা পূরণ করে দিল, চার মাস আমরা বছরে হারাম মাস মেনে নিয়েছি, সে যে কোনো মাসে মহরমে হোক অথবা সফরে হোক বা অন্য কোনো মাসে হোক। ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ, আল্লাহ পাক যা হারাম করেছেন তাকে তারা হালাল মনে করে নিত। জুইয়াল্লাহুম সু আমালিহিম, তাদের জন্য খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ক্বালিল। হে ইমানদার মানুষেরা, মা লাকুম, তোমাদের কি হয়ে গেছে? আল্লাহ পাক বলছেন, ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর পথে তোমরা বেরিয়ে পড়ো, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খিদমতের জন্য বেরিয়ে পড়ো, সে বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের ক্ষেত্রে হোক যখন প্রয়োজন হবে এবং তার শর্ত পূরণ হবে, অথবা দীন ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে হোক, দীন ইসলামের শিক্ষা লাভের ক্ষেত্রে হোক, আল্লাহ পাক বলছেন ইসা কালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে ধরে নিয়েছ, তোমরা মাটিকে এমনভাবে কামড়ে ধরে নিয়েছ যে ছাড়তে চাও না। আর আজ তুম বিল হায়াতের দুনিয়া মিনাল আখেরা, আখেরাতকে পরকালকে বাদ দিয়ে তোমরা পার্থিব জীবনের উপর কি সন্তুষ্ট হয়ে গেছ? ফামা মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখেরাত ইল্লা কালিল। পরকালের সামনে, পরকালের পাশাপাশি এই পার্থিব জীবনের যে ভোগের সামগ্রী এগুলি হচ্ছে অতি অল্প, ক্ষণিকের বস্তু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ অভিযানে বের না হও তাহলে তোমাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন, ভয়াবহ শাস্তি দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের বদলে আল্লাহ পাক অন্য এক জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। ওয়ালা তাযুররুহু শাইয়্যা, আল্লাহর কোনো ক্ষেত্রেই তোমরা ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর দিনেরও ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপর সর্বশক্তিমান। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আর তোমরা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক স্বয়ং তার সাহায্য করেছেন। ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, সানিয়াস নেই দুইজনের দ্বিতীয় তিনি ছিলেন সৌর পাহাড়ের গুহায়। ঈদ হুমা ফিল গার, যখন উভয়ে ছিলেন সৌর পাহাড়ের গুহায়। ঈদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সঙ্গীকে বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৌর পাহাড়ের গুহায় ছিলেন, তাকে বলছেন, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক তার রহমতের দিক দিয়ে, তার দয়ার দিক দিয়ে, তার তৌফিকের দিক দিয়ে, তার হেফাজত সুরক্ষার দিক দিয়ে মুমিন নেক বান্দাদের সাথে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন ওই সৌর পাহাড়ের গুহায়, কাফেররা তলাশ করার জন্য চলে এসেছিল কাছাকাছি, কারণ একশো উটের পুরস্কারের ঘোষণা শুনে রেখেছে কাফের নেতাদের পক্ষ থেকে। আবু বকর সিদ্দিক বললেন আস্তে করে, জিয়া রাসূলুল্লাহ, যদি নিচের দিকে একটু তাকিয়ে দেখে তাহলে আবসারানা, তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে পেয়ে যাবে। চিন্তায় পড়ে গেছেন আবু বকর সিদ্দিক, পরেশান হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা জান্নুকা বিইসনাইন, হে আবু বকর, তোমাদের ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা, আল্লাহ সালেসহমা, যাদের তৃতীয় আল্লাহ পাক রব্বুল আলম রয়েছেন। এবং বলেন, লা তাহজান, ইন্নাল্লাহ মানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। ফানজালাল্লাহ সাকিনাতা, সুতরাং আল্লাহ পাক তার প্রশান্তি নাজেল করলেন আলাইহে, নবী সাল্লামের উপর, ও আইয়াদাহু বিজুনুদ, এবং এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ পাক তার শক্তি যোগান দিলেন, লাম তারাউহা, যাকে তোমরা দেখো না। ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, আর কাফেরদের বাণীকে আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন, ঝুঁকিয়ে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আর আল্লাহ পাকের বাণীকে আল্লাহ পাক উঁচা করে দিলেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিখালাম ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা বেরিয়ে পড়ো হালকা থাকলেও আর ভারী থাকলেও, অর্থাৎ তোমাদের কাছে অস্ত্র কম থাকুক অথবা বেশি থাকুক, তোমরা বেরিয়ে পড়ো। এবং ওয়া জাহিদু বি আমওয়ালিকুম, তোমরা সশস্ত্র জিহাদ করো তোমাদের জান মাল দিয়ে, জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়। যালিকুম খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তা বাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিম আশ-শুক্কাহ। আল্লাহ পাক বলছেন যে যদি স্বার্থ উদ্ধার হলে, ওয়া সাফারান কাসিদান, আর যাত্রা সহজ হইলে, যদি স্বার্থ সহজে হাসিল হয়ে যেত আর যাত্রা যদি খুব সহজ হইত, লাত্তা বাউকা, হে নবী, তাহলে তোমার অনুসরণ করত আর তোমার সাথে এই তাবুকের যুদ্ধে যেত। তাবুকের যুদ্ধের দিয়ে আল্লাহ পাক রব্বুল এখানে ইঙ্গিত করে, ওয়ালাকিন বাউদাত আলাইহিম আশ-শুক্কাহ, কিন্তু পথ তাদের কাছে দীর্ঘ ও ভারী মনে হয়েছে। ওয়াসায়াহলিফুনা বিল্লাহ, এবং শীঘ্রই তারা আল্লাহর শপথ করে বলি, লাউ ইস্তাতানা লাখরাজনা মাআকুম, যদি আমরা পারতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই যেতাম। ইয়াহলিকুনা আনফুসাহুম, তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করেছে। ওয়াল্লাহু ইয়ালাম ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ ভালো করে জানেন যে তারা মিথ্যাবাদী। তাবুকের যুদ্ধের সময় এই মুনাফিকরা যাবে না, সেই জন্য বিভিন্ন বাহানা করে তারা সংসারে সমস্যা, এই সমস্যা সেই সমস্যা করে তারা অনুমতি চেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ পাক বলছেন, আফাল্লাহু আনকা, আল্লাহ তোমাকে মাফ করুন, লিমা আযানতা লাহুম, তাদেরকে অনুমতি দিলে কেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল লাযিনা সাদাকু ওয়া তাআলামাল কাযিবিন, যাতে করে যারা সত্যবাদী তারা সুস্পষ্ট হয়ে উঠে, ওয়া তাআলামাল কাযিবিন, আর যারা মিথ্যাবাদী তাদেরকেও তুমি জেনে নিতে পারো। যদি অনুমতি না দিতে তাহলে তোমার সাথে কখনো তারা যেত না। এতে বুঝে নিতে যে এরা মুনাফিক রয়েছে। লা ইয়াস্তাযিনুকাল লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াজাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলিমুল মুত্তাকিন। হে নবী, তোমার কাছে ওই সব লোকের অনুমতি চাইবে না যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে, আর আল্লাহ যারা সংযত তাদের সম্পর্কে ভালো জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একমাত্র অনুমতি চাইবে তোমার কাছে যে আমরা এই জিহাদ এবার যেতে পারছি না তাবুকে, ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, মুনাফিক, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস রাখে না। ওয়ারতাবাত কুলুবুহুম, এবং তাদের অন্তরে রয়েছে সংশয় সন্দেহ। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, এবং তারা তাদের সন্দেহের মধ্যে ঘুরফাক খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কপটতা নিফাক থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের মুসলিমদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।